and two portions of the hadith of Rasulullah sallallahu alayhi wa sallam. And he tried to explain to one thing, why Allah subhanahu wa ta'ala sending the Anbiya alayhi wa sallatu wa sallam to this world, one after another, until Prophet Muhammad sallallahu alayhi wa sallam. And after finishing this chain, after Prophet Muhammad sallallahu alayhi wa sallam, what will be the situation of this ummah? Who will perform this duty? He tried to explain about this issue, what is the duty of this ummah after Prophet Muhammad sallallahu alayhi wa sallam until Qiyamah. Ei bishoyta agagura dharabahikbhabe ektu bistarito bujhar jonno protome amader কিছু কথা ভূমিকা স্বরূপ বুঝে নেওয়া দরকার এবং স্মরণ রাখা দরকার। বিফোর গোয়িং টু দিস টপিক উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সামথিং, দিস উইল বি দ্য হেল্পফুল ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেইন ম্যাটার, দিস উইল ডিসকাস সামথিং বিফোর গোয়িং টু দ্য মেইন টপিক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আমি আদম সন্তানদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। ইন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশনিং অ্যাড্রেসিং দিস উম্মাহ, হি সেড আই গিভ দ্য হাইয়েস্ট স্ট্যাটাস এন্ড পজিশন অনার এন্ড ডিগনিটি ফর দ্য সন অফ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য সুরায় আল্লাহ কতগুলি কসম খেয়ে মানুষকে যে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন সে কথাটা বলেছেন। যেমন আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনিন ওয়াহাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আল্লাহ দুইটা ফলের কসম খেয়ে, একটা পবিত্র নগরীর কসম খেয়ে, একটা পবিত্র পাহাড়ের কসম খেয়ে বলেন, আমি মানুষকে আমার গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। In several things, with several, number one, there are two fruits, which is a very special fruit for this ummah until Qiyamah, for the whole mankind. Allah sharing another city, holy city, and Allah sharing also with holy mountains, with four things Allah sharing to put the importance of the issue. Then Allah subhanahu wa ta'ala mentioning, Allah created the human beings in the best shape which is can be possible in the creation of Allah. এইভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা সৃষ্ট জগতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। There is so many hadiths and ayat of the Quran Allah mentioning the same issue. Allah subhanahu wa ta'ala give the best position, highest position, honor and dignity for the son of Adam alayhi salatu wassalam. Kintu manuske ei morjada Allah pak rabbul alamin bina sharte denni, ekta bishesh sharto sapekke Allah manuske ei morjada ta diyechen. Sei sharto ta jader dara pura hobe তারাই আল্লাহর গোটা সৃষ্ট জগতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে। ওই শর্তটা যে সমস্ত মানুষ পুরা করবে না তারা সৃষ্টির শ্রেষ্ঠ হবে দূরের কথা। অন্য আয়াতে আল্লাহ তাদেরকে পশু জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট বলেছেন। Similarly, Allah subhanahu wa ta'ala mentioned the position of the human beings and their status and honor and dignity in so many ayat. But Allah subhanahu wa ta'ala never gives this thing without any condition. There is one condition is there. if they are fulfill their condition, they get this dignity and honor, this position. Allah mentioning about in the Holy Quran and Hadith. If someone fulfilling the duty, he gets the position and honor in the eyes of Allah. Otherwise, in several ayat, Allah mentioning, if they are fulfilling their own duty, they will be the worse than the enemies. May Allah save all of us. যে দায়িত্ব পালনের কারণে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, সেই দায়িত্বটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ব্যবস্থা গ্রহণ করেছেন। একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন এবং সেই কিতাবগুলি দুনিয়াবাসী মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিছু লোক পাঠিয়েছেন যাদেরকে নবী রাসুল বলা হয়। এই আসমানি কিতাব এবং নবী রাসুলগণের মাধ্যমে কোন কারণে মানুষ শ্রেষ্ঠ, কোন ডিউটি পালন করলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা লাভ করবে, তা আল্লাহ এই দুটি ব্যবস্থায় কিতাব নাজিলের মাধ্যমে এবং নবী পাঠাবার মাধ্যমে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন। Allah subhanahu wa ta'ala, by His mercy, He made some arrangement how to achieve this quality, how to achieve this quality and position and dignity and honor in the eyes of Allah. Allah subhanahu wa ta'ala set up the two systems. One, Allah sending so many books, reveal the Asmani heavenly book. If someone following these books, he get the disposition. Second issue, Allah subhanahu wa ta'ala selected some people among the human beings. Those who are called Anbiya alayhi salatu wa salam, Prophet of Allah subhanahu wa ta'ala. If someone following the teaching of Prophet alayhi salatu wa salam and following the instruction of the book of Allah, they will get this position and dignity in the eyes of Allah subhanahu wa ta'ala. How you can get it? This you have to know details about the Quran and life of Anbiya alayhi salatu wa salam. আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত ওই সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম কুরআন শরীফ, আর আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Among those books, Allah subhanahu wa ta'ala sent to this human beings from beginning to end, last and final message is the Quran. And Allah subhanahu wa ta'ala sending the so many anbiya alayhi salatu wa salam, and last prophet is the Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Amar hate bortomane etotuku samay nai, je samay takle sobistare apnaderke bujhate partam যে কুরআন অন্যান্য আসমানি কিতাবের চেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব কেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের চেয়ে সর্বশ্রেষ্ঠ নবী কেন, তারপরও এই দুটি প্রশ্নের জবাব সবিস্তারে আলোচনা করার সময় না থাকলেও অতি সংক্ষেপে আপনাদেরকে একটু আভাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। Then he saying, why Allah subhanahu wa ta'ala made the Prophet Muhammad sallallahu alayhi wa sallam the best prophet? And why Allah subhanahu wa ta'ala among the books, Allah tell the Quran is the best book? There is some reason behind it. There is no time today to explain these two issues in details. But I try my best to inshallah ta'ala focus something on two issues. Then we can realize about that why Allah subhanahu wa ta'ala sent the Prophet Muhammad sallam among the Prophet is the best one and Quran is the best message and final message from Allah subhanahu wa ta'ala. Apnara lokkho korle dekhte parben, ফার্মেসিতে যে সমস্ত ঔষধ কিনতে পাওয়া যায় এইগুলির মধ্যে অনেক ঔষধের প্যাকেটের গায়ে লেখা থাকে তার কার্যকালের মেয়াদ, এই ঔষধটা কোন তারিখে তৈরি করা হলো এবং কতদিন পর্যন্ত তার কার্যকাল বলবৎ থাকবে। নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেলে পরে এই ঔষধটা আর ব্যবহার যোগ্য থাকে না, এটাকে ওভারডেট বলা হয়, এটা ক্যান্সেল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের বিধানগুলি কতদিন পর্যন্ত চলবে তার একটা নির্ধারিত মেয়াদ উল্লেখ থাকত। ওই মেয়াদ শেষ হওয়ার কারণে, ওই কিতাবগুলি ওভারডেট হওয়ার কারণে সেইগুলির বিধান ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নির্ধারিত মেয়াদের জন্য নাজিল করেননি, কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান সর্বযুগের সকল মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য থাকবে। এই কারণে অন্যান্য আসমানি কিতাবের উপর কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। Explain the one reason why the Quran is the best among the, all the heavenly books. Because if you go to the pharmacy, then you see there is a lot of medication is there. And the medication, they have written some expiration date. You can use this medication after you receive adult or septal, whatever the expiration date is, the date is there, will be usable. You can get the benefit. Similar way, all other heavenly books, Allah subhanahu wa ta'ala send it to the human being. There is also some set up expiration date. You can use, you can act upon this book until that time. But only the last book, the Quran, Allah subhanahu wa ta'ala reveals this book. There is no any expiration date is there. Until Qiyamah, for the whole mankind, in any time, in any age, or any circumstances, or any situation, you can use the Quran, get the benefit, get the solution for yourself to problem. This way, this is the first book and best book among the all heavenly book, whatever Allah subhanahu wa ta'ala send it to the human being. ঠিক তেমনি ভাবে আপনারা ডাক্তারদের বেলায় দেখতে পাবেন, কোন কোন ডাক্তারের দ্বারা রোগীর চিকিৎসা করার পর চিকিৎসার ফল পাওয়া যায় স্থায়ী নয় অস্থায়ী, কিছুদিন পরে আবার চিকিৎসার দরকার পড়ে। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করানোর পর আবার দেখা যায় চিকিৎসার দরকার পড়ে। কিন্তু কোন সময় এমন হয় যে এমন ডাক্তারের দ্বারা চিকিৎসা করানো হলো যে ডাক্তারের চিকিৎসার দ্বারা চিকিৎসার ফলে রোগী স্থায়ীভাবে সুস্থ হয়ে গেল, এই ডাক্তারের চিকিৎসার পর এই রোগীর জীবনে আর কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। ঠিক তেমনিভাবে পূর্ববর্তী নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াবাসী মানুষের রুহানি রোগের চিকিৎসক, আধ্যাত্মিক রোগের চিকিৎসক রূপে প্রেরণ করেছিলেন। কিন্তু তাদের পরে আরো নবী রাসূলগণের দরকার বাকি ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন নবী বানিয়ে পাঠিয়েছেন যার পরে কিয়ামত পর্যন্ত কোনো আর কোনো দুনিয়াবাসীর জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে নাই। সুতরাং যেমনভাবে যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি ডাক্তার হতে পারেন কিন্তু শেষ ডাক্তার হতে পারেন না, শ্রেষ্ঠ ডাক্তার হতে পারেন না। শুধুমাত্র যে ডাক্তারের চিকিৎসার পর আর কোনো চিকিৎসার দরকার বাকি থাকে না, তিনি একদিকে শেষ ডাক্তারও অপরদিকে শ্রেষ্ঠ ডাক্তারও, তেমনিভাবে যে নবীর পরে আর কোনো নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও এবং শ্রেষ্ঠ নবীও। You give me another example about the Ambiya alayhi salatu. Sometimes sick person is going to the doctor, but he can go to the one doctor and maybe after finishing his job, mashallah, he treated everything proper way. But there is only a final treatment. Maybe he needs to go to the another doctor, or he can go to another doctor. This way, continuously going on doctor to another doctor, inshallah, changing. But maybe there will be some doctor, he will have final treatment. After his treatment, he has no need, remain to go to another doctor. And he becomes fully cured. There is no need any medication, there is no need to go to another doctor. So that doctor will be final doctor and the best doctor among the, all the other doctors. Similar way, Prophet Muhammad sallallahu alayhi wa sallam, Allah sending the Anbiya alayhi wa sallam one after another. They try their best to treat the spiritual diseases for the whole mankind from beginning to end. All other Anbiya alayhi wa sallam, they came with their some mashallah ta'ala treatment, instruction by Allah subhanahu wa ta'ala. But after all other Anbiya alayhi wa sallam, they need to remain for the spiritual disease. They have to go to some other doctor. This is Allah subhanahu wa ta'ala with the final message for Prophet Muhammad sallallahu alayhi wa sallam and give him final treatment. After getting the message by Muhammad sallallahu alayhi wa sallam and after he is treating the sick person, spiritually sick, everything is gone. He no need anything. No remain any need for anyone else. This is why he is the final. and he is the best doctor among all anbiya alayhi salatu wassalam. কাজে আমি আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন আল্লাহর নাজিলকৃত সমস্ত আসমানি কিতাবগুলির মধ্যে কুরআন কেন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী। This short talk may be realized or understood why Allah subhanahu wa ta'ala made the Quran the final message and best message among the book. And why the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, he is the last prophet and he is the best prophet. You can realize about this short talk. I hope you understood this matter. Thik tanni babe, jebabe Allah pak Rabbul Alameen, আমাদের হেদায়েত গ্রন্থ কুরআনকে সমস্ত আসমানি কিতাবের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতকে অর্থাৎ আমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। Similar way Allah subhanahu wa ta'ala gave the position, higher position for last prophet Muhammad sallallahu alayhi wa sallam and highest honor for the book among all the book is the Quran final message. Similar way we are the ummah of Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Allah gave us the highest honor and dignity among all other ummah from the Adam alayhi salatu wa sallam because we are the following the prophet Muhammad sallallahu alayhi wa sallam because we are the best ummah among the whole human beings. এবার আমাদেরকে কেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন, এই কারণটা আমি একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। Many said, what is the reason behind it? Why Allah made us among whole ummah? We are the best ummah. You need to know about the details about this thing. This is try to explain it. Why Allah made us among all other ummah? We are the best ummah among the human beings. Allah Pak Rabbul Alameen, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallamir ummat ke, দুনিয়াতেও সারা দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছেন, হাসরের মাঠেও সমস্ত জগৎবাসী যখন একত্রিতভাবে দাঁড়াবে সেখানেও আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ মর্যাদার বিষয়টা সমস্ত জগৎবাসীর সামনে প্রকাশ করে দিবেন। That today Allah subhanahu wa ta'ala give us the honor and dignity to give us the highest position as the last ummah of Muhammadur Rasulullah in this world. Similar way in the day of judgment, when all the anbiya and all other ummah will be together, in their presence, Allah subhanahu wa ta'ala show the honor of this ummah among all other human beings, why Allah made us the best ummah among all other ummah, alayhi salatu wassalam. Arthat! আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দুনিয়াতেও সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদার অধিকারী, আখেরাতেও আমরা সকল নবীর উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হব। Like we are today, we have the mashallah, honor and dignity higher than any other ummah in this world. Same thing Allah subhanahu wa ta'ala show in front of the all other human beings, how we become the best ummah and why our position are higher than any other ummah in the whole human beings. Hasarer mate Allah amaderke sarbashrestho marjada kibhabe pradan korben tar biboron diye পবিত্র কুরআনের সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। অর্থাৎ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি যেভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, ঠিক তেমনিভাবে তোমাদেরকে আমি সকল উম্মতের উপর সর্বশ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করে দিয়েছি, যেন তোমরা হাসরের মাঠে সমস্ত নবীদের পক্ষে সাক্ষী হতে পারো এবং তোমাদের নবী হবেন হাশরের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী। Allah subhanahu wa ta'ala mentioned in the surah number 2 in surah Al-Baqarah, ayat number 143. Allah addressing this ummah directly. Allah subhanahu wa ta'ala saying, O ummah of Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, I give you the honor and dignity in this world higher than any other ummah. And in the day of judgment, I'll prove on this issue, you will be the witnesses on behalf of all other anbiya alayhi salatu wa sallam. When all other ummah they have complained against their prophet of that time, then this ummah will be witnesses. And because of their witnesses, they solve their problem. And same time, Prophet Muhammad sallallahu alayhi wa sallam, he will be witnesses for your behalf. Then that day, you will see why you become the best ummah among the all other ummah. এই আয়াতের ব্যাখ্যায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কয়েকটা হাদিস পাওয়া যায়। এই হাদিসগুলিতে উল্লেখ রয়েছে যে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের মাঠে সমস্ত নবীগণের অন্যান্য নবীগণের উম্মতদের মধ্যে যারা বেঈমান, যারা নবীগণের প্রতি ঈমান আনেনি, বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, এদেরকে আল্লাহ হাশরের মাঠে জিজ্ঞেস করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন? তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোন নবী দুনিয়াতে যাননি? তারা বলবে, মা আতানা মিন নাজির, বেঈমান অবস্থায় মারা গেলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, এমন কথা আমাদেরকে জানাবার জন্য, বুঝাবার জন্য কোন নবী রসুল দুনিয়াতে যাননি, যে কারণে আমরা ঈমান আনতে পারি। He said, in the day of judgment, those who have died without iman, they are disbelievers among the ummah of the previous anbiya alayhi salatu wasalam. Allah will ask them, why you died without iman? There is no opportunity for you to accept the iman. There is nobody came to inform you about the Allah subhanahu wa ta'ala. They will say, no, there is no any prophet, nobody came with any message to save us from the hellfire. This way we died without iman. They deny it. Because all Anbiya alayhi salatu wasalam, they going to them. They try to convey this message to the disbelievers. They deny the message of Anbiya alayhi salatu wasalam. Then they said, never ever came any prophet to us. This way we don't know about the hereafter. This way you cannot believe in Allah subhanahu wa ta'ala. এই সমস্ত হাদিসের বিবরণের মধ্যে সহিহ বুখারী শরীফের বর্ণিত হাদিসটা আমি আপনাদের সামনে উল্লেখ করতে যাচ্ছি। সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীর অর্থাৎ তাফসীরুল কুরআন অধ্যায়ে এই আয়াতের ব্যাখ্যায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মত যারা বেঈমান অবস্থায় মরণবরণ করেছিল, নূহ পয়গম্বরের দাওয়াত কবুল করেনি, তাদেরকে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন যে তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন, তোমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কি দুনিয়াতে কোন নবী যাননি, তখন তারা অস্বীকার করে বলবে যে আমাদের কাছে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে কোন নবী যাননি। He mentioned especially one hadith in Bukhari Sharif, in Kitab al-Tafsir, about the Ummah of Nuh alayhi salatu wasalam, special case. Allah subhanahu wa ta'ala asking that Ummah, you never get any opportunity, nobody come to give you the message about Allah subhanahu wa ta'ala, they will deny it, they say, no, never ever came to us anybody to give us the message about Allah subhanahu wa ta'ala. This way we died without iman. Atacha. হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বৎসর দুই বৎসর নয়, একাধারে সাড়ে নয় শত বৎসর পর্যন্ত ঈমানের দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম তাদেরকে সাড়ে নয় শত বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, এর মধ্যে মাত্র 40 জন মানুষ ঈমান এনেছিল, আর বাকি তার যুগের সমস্ত মানুষ দুনিয়া থেকে বেঈমান অবস্থায় বিদায় গ্রহণ করেছিল। No, reality is something else. In the time of Nuh alayhi salatu wasalam, Allah gave him prophethood. He tried his best, not one day, not two days, not one month, not 2 months, not 1 year, 2 years. 950 years continuously he tried his best to convey this message to his ummah, but they denied that, they reject the message of Nuh alayhi salatu wasalam. Only according to some narration 40 or 42 people they accept the iman, and beside his family only the 7 person according to some tafsir. Other people from his family only beside his family only 7 person accept the iman during this period 950 years. And they will say that all other people they died without iman, though his da'wah period was 950 years long time. Allah give him tawfiq. এই সমস্ত বেঈমান যারা 950 বছরের দাওয়াতের পরেও ঈমান আনেনি তাদেরকেই আল্লাহ হাশরের মাঠে জিজ্ঞেস করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন? তোমাদেরকে কি ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কোন নবী দুনিয়াতে যাননি? প্রশ্নের জবাবে তারা বলবে, মা আতানা মিন নাজির, বেঈমান অবস্থায় মরলে জাহান্নামে যেতে হবে এমন কথা শোনাবার মতো কোন নবী আমাদের কাছে দুনিয়াতে যাননি। Allah subhanahu wa ta'ala asked them again to get some proof, but again they denied the same thing. They said never ever came any prophet to give up the message without the hereafter about Allah subhanahu wa ta'ala. This way we died without iman. There is no opportunity for us to accept the iman. তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার উম্মতেরা কি বলে? নূহ আলাইহিস সালাম জবাবে বলবেন, হে আল্লাহ, আপনি নিজে জানেন আমি পৃথিবীতে গিয়েছি, শত শত বৎসর পর্যন্ত তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছি কিন্তু তারা ইমান আনেনি। আমি গিয়েছি, দাওয়াত দিয়েছি, আপনি দেখেছেন, আপনি জানেন, কাজেই এরা অস্বীকার করলে এদের অস্বীকার করায় আমার কিছু আসে যায় না। Then Allah subhanahu wa ta'ala asked the Nuh alayhi salatu wasalam, you have to prove your case, what is the reality? They are denying, you never went to these people. This way they never get opportunity to accept the iman. Then Nuh alayhi salatu wasalam will say to Allah, you know my situation, you know my case. I went over there, I continue my da'wah 100 years, day and night, we inviting them towards you. But you know the reality and everything, that doesn't matter. They denied or accepted, but I fulfill my duty, you know better than anybody else. তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি যে দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত তারা গ্রহণ করেনি, এই ব্যাপারে আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? Then Allah subhanahu wa ta'ala asked Nuh alayhi salatu wa salam, oh Nuh, you have any evidence for your job, you fulfill your duty, you convey the message, there is any evidence, any dalil, any proof, you can express it right now. Nuh alayhi salam bolben, ji, আমি দাওয়াত দিয়েছি, দুনিয়াতে গিয়েছি, এই সমস্ত বেঈমানেরা আমার দাওয়াত গ্রহণ করেনি, এই ব্যাপারে আমার সাক্ষী আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কারা আপনার সাক্ষী? নূহ আলাইহিস সালাম বলবেন, আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। নূহ আলাইহিস সালাম said to Allah subhanahu wa ta'ala, yes, I have some witnesses. I have much evidence and dalil and everything. Then Allah will ask him, who are your evidence? Who is the dalil and witnesses? Then he will say to Allah, Ummah of Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam and Prophet Muhammad sallallahu alayhi wa sallam, all of them, they are my witnesses. এখানে ঘটনার বাকি অংশ পরিষ্কারভাবে বোঝার জন্য আরেকটা কথা আমাদের জানা থাকা দরকার, সেটা হলো মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। তার কারণ, মানুষ বিচারক নিজে সবখানে থাকে না, নিজে সব সকল ঘটনা নিজের চোখে দেখে না, নিজে সব ঘটনা জানে না, এই জন্য দায়েরকৃত মামলাটা সত্য না মিথ্যা সাক্ষীর দ্বারা বিচারক ওইটা যাচাই করে নিতে চায়, এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সর্বত্র বিরাজমান, আল্লাহ সবখানে আছেন, সবকিছু দেখেন, কোন দিন কোন জায়গায় কোন লোকের দ্বারা কোন ঘটনা ঘটে আল্লাহ নিজেই দেখেন, নিজেই জানেন। সুতরাং আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না, সাক্ষীর জবানবন্দির দ্বারা ঘটনা সত্য না মিথ্যা আল্লাহর জন্য যাচাই করার কোন দরকার নাই। In the case of Allah subhanahu wa ta'ala, He no need any evidence, He no need any dalil or any witnesses, because He knows everything from beginning to end. About the human beings of our case, because we don't know everything, our knowledge are limited, and we doesn't have any sources to see everything everywhere, but Allah subhanahu wa ta'ala, He can see everything, nobody can hide anything from the ilm of Allah and knowledge of Allah subhanahu wa ta'ala. But Allah subhanahu wa ta'ala is using this thing, why He didn't explain it, but Allah subhanahu wa ta'ala asked the witnesses, because of Anbiya alayhi salatu wa salam, they have some complaining among their ummah. But Allah subhanahu wa ta'ala, He knows everything, He can take decision, He can take the judgment without any evidence. But Allah, for us, we need some witnesses, we need some dalil and proof to clarify the thing, then we can take the right decision, then we can judge proper way. আমি আশা করি আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছেন, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে কেন আর আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না কেন। এই কথাটা বুঝার পরে সহিহ বুখারী শরীফের বর্ণিত রাসূলের হাদিসের যে ঘটনার অংশটা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছিলাম, যে নূহ আলাইহিস সালাম যখন বলবেন যে আল্লাহ আমি দাওয়াত দিয়েছি এরা কবুল করেনি, আপনি দেখেছেন আপনি জানেন, কাজেই এদের অস্বীকার করায় আমার কিছু আসে যায় না, তখন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সাক্ষী আছে। আমরা এতক্ষণ বুঝলাম আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না, তবে কেন নূহ আলাইহিস সালামকে তার দাওয়াতের ব্যাপারে সাক্ষী তলব করবেন। He giving the answer of one question, he said, we understood from this bayan and talk, they do not need any proof and evidence for Allah subhanahu wa ta'ala, because He knows everything, He sees everything. About the human beings, we know some witnesses and evidence, because our knowledge are really limited. But why Allah subhanahu wa ta'ala asking the witnesses about the case of Nuh alayhi salatu wa salam, He going to explain. এই প্রশ্নের জবাব মুফাসসিরিন কেরাম লিখেছেন এভাবে যে নূহ আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ তার কাছে সাক্ষী তলব করবেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয়, বরং এখানে অন্য একটা রহস্য আছে। সেই রহস্যটা হল আল্লাহ তার এলমে গাইবের দ্বারা আগের থেকেই জানেন যে নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তলব করলে তিনি যাদেরকে সাক্ষী রূপে পেশ করবেন এই সাক্ষীদের বিরুদ্ধে বেঈমানেরা একটা অনাস্থা প্রস্তাব আনয়ন করবে, সেই অনাস্থাকে খণ্ডন করতে গিয়ে হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে এই কথাটা প্রকাশিত হয়ে যাবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর চেয়ে সর্বশ্রেষ্ঠ নবী, আর এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই দুইটা শ্রেষ্ঠত্ব হাসরের মাঠে বিকাশ করার উদ্দেশ্যে আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তলব করবেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য নয়। Why Allah subhanahu wa ta'ala asking about the witnesses and evidence and dalil and proof? There is no need any proof and dalil. Allah knows everything. He says there is something else. Allah subhanahu wa ta'ala kept behind it. This is Allah asking the Nuh alayhi salatu wasalam, oh no, you have any evidence and dalil? Though Allah subhanahu knows everything. He is the one not the alimun without the sudur. He says there the purpose is something else. Allah wants to show the honor and dignity and this ummah is the best ummah among all other ummah alayhi salatu wasalam, and Prophet Muhammad sallallahu alayhi wasalam, he is the best prophet. Allah wants to show this thing, proving these two issues. This way Allah subhanahu wa ta'ala asking the Nuh alayhi salatu wasalam about his case, you know you have any evidence and dalil. This is the purpose, to show the honor and dignity for this ummah and Muhammadur Rasulullah sallallahu alayhi wasalam. They are the best, he is the best prophet and they are the best ummah. For this purpose, Allah subhanahu wa ta'ala clarified this issue in front of the whole mankind. This Allah making, following this process, asking the evidence and dalil for Nuh alayhi salatu wasalam to take the right judgment. Otherwise, his knowledge is enough to take the judgment and take the decision. They don't need any proof and dalil. তারপর হযরত নূহ আলাইহিস সালাম যখন বলবেন আমি যে দাওয়াত দিয়েছি দীর্ঘদিন পর্যন্ত কিন্তু বেঈমানেরা আমার দাওয়াত কবুল করেনি, একতার পক্ষে আমার সাক্ষী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা, এই কথা বলার পরে সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আল্লাহর রাসূল বলেন আল্লাহ আমার উম্মত মুসলমানদেরকে জিজ্ঞেস করবেন তখন হাসরের মাঠে যে নূহ আলাইহিস সালামের ওই ঘটনার ব্যাপারে তোমরা কি জানো বলো। After the conversation, Allah subhanahu wa ta'ala asked this ummah, ummah of Muhammadur Rasulullah, so this is the case right now. He is going in between Nuh alayhi salam and his ummah. And you have anything, you have any knowledge about this case in this matter, then time will come for this ummah to prove this. They give the witness, they become witnesses to clarify the case of Nuh alayhi salam. Tohan Rasul bolen, amar ummatera bolbe, hey Allah, amra shabai shakti. আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমস্ত উম্মতেরা নূহ পয়গম্বরের পক্ষে সাক্ষী, আমরা সাক্ষ্য দিতেছি তিনি দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা দাওয়াত কবুল করেনি। Then all the ummah of Muhammadur Rasulullah, they were said together, they said, we are the witnesses, we know everything details, that Nuh alayhi salatu wasalam came to this earth, and he conveyed the message long, long time, 950 years, we are the witnesses about the behalf of Nuh alayhi salatu wasalam. Tohon Nuh alayhi salam er beiman ummatera bolbe Allah, এই সাক্ষীরা আমাদের বিরুদ্ধে যে সাক্ষীটা দিল সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে, গ্রহণযোগ্য কারণ আছে যে কারণে এদের সাক্ষ্য গ্রহণ করা যায় না। Again, the Ummah of Nuh alayhi salatu wasalam, they arrived at another question. They say, how they become witness for us? We have something complained against these people. How they become witnesses? কি তোমাদের সেই অনাস্থার কারণ, এই সাক্ষীগুলির সাক্ষী গ্রহণ করা যাবে না কেন? তারা বলবে আমরা যে যুগে দুনিয়াতে ছিলাম সেই যুগে এরা দুনিয়াতে ছিল না, কাজে নূহ আলাইহিস সালাম গেলেন কিনা গেলেন না তারা দেখে নাই, তিনি দাওয়াত দিয়েছেন কিনা দিয়েছেন না তারা কিভাবে জানলো, সুতরাং ঘটনাক্ষেত্রে অনুপস্থিত ব্যক্তিদের সাক্ষী কোনদিন গ্রহণযোগ্য হতে পারে না। Then they will say, they have much a lot of wisdom, they say, these people they came later on, they are not in our time, they are not present in our case, how they become witnesses about our case, they are witnesses not acceptable. লক্ষ্য করার ব্যাপার হলো, নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছিলেন তখন যেভাবে আমরা দুনিয়াতে ছিলাম না, আদম আলাইহিস সালামের উম্মতেরাও তখন ছিল না দুনিয়ায়, তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালামের উম্মতেরাও তখন দুনিয়ায় ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরাও তখন দুনিয়ায় ছিল না, নূহ আলাইহিস সালামের উম্মত নূহ আলাইহিস সালামের উম্মতেরা ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা ছিল না, মুসা আলাইহিস সালামের উম্মতেরা ছিল না, ঈসা আলাইহিস সালামের উম্মতেরাও ছিল না, দাউদ আলাইহিস সালামের উম্মতেরাও ছিল না। এক কথায় হযরত নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে তাদেরকে ইমানের দাওয়াত দিচ্ছিলেন তখন অন্য কোন নবীর উম্মত দুনিয়াতে ছিল না, যেমন ভাবে আমরা ছিলাম না, কিন্তু হাসরের মাঠে হযরত নূহ আলাইহিস সালাম অন্য কোন নবীর উম্মতকে নিজের দাওয়াতের পক্ষে সাক্ষী রূপে গ্রহণ না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী রূপে গ্রহণ করে প্রমাণ করে দিবেন হাসরের মাঠে সকল নবীর উম্মতের চেয়ে এই নবীর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। There are a lot of ummah, ummah of Ibrahim alayhi salam, ummah of Sulaiman alayhi salam, Dawud alayhi salam, Musa alayhi salam, lot of other ummah will be present in that time. Why the Nuh alayhi salatu wasalam only they choose the ummah of Muhammadur Rasulullah sallallahu alayhi salam? What is the hikmah behind it? He will choose only the ummah of Muhammadur Rasulullah as a witness for behalf of his case. So he said, this is the reason, Allah wants to show the honor and dignity and best of this ummah, they are higher than any other ummah in the position in the eyes of Allah subhanahu wa ta'ala. This way Nuh alayhi salatu wasalam, he will choose the ummah of Muhammadur Rasulullah sallallahu alayhi wasalam, instead of the all other ummah will be present over there. Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam er ummat ke tokhon Allah beimander onastar প্রেক্ষিতে জিজ্ঞাসা করবেন, যে নূহ আলাইহিসসালাম যে যুগে দুনিয়াতে ছিলেন, তার উম্মতেরা যে যুগে দুনিয়াতে ছিল সেই যুগে তো তোমরা দুনিয়াতে ছিলে না। সুতরাং নূহ পয়গম্বর দুনিয়াতে গেলেন কিনা, তাদেরকে দাওয়াত দিলেন কিনা, তারা কবুল করলে কিনা, এটা তোমরা জানলে কিভাবে? Allah subhanahu wa ta'ala asking again this ummah, how you know about the case of Nuh alayhi salatu wasalam? He went to these people, he gave them da'wah, and he mashallah fulfilled his duty. How you know about this issue? We are not present in that time. Allah asks again for this ummah of Muhammadur Rasulullah to clarify the issue. সহি বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহর এই প্রশ্নের জবাবে আমার উম্মতেরা বলবে, হে আল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছিলেন এবং তার কাছে আপনি কুরআন নাযিল করেছিলেন, সেই কুরআনের ভিতরে আপনি নিজেই নূহ আলাইহিস সালামের আগমনের ঘটনা এবং ইমানের দাওয়াত দেওয়ার ঘটনা বলে দিয়েছিলেন, আমাদের নবী আপনার কুরআনে পাইয়া আমাদেরকে সেই ঘটনা শিক্ষা দিয়েছেন, সুতরাং আপনার কুরআনের বিবরণ যদি সত্য হয়, আমাদের নবীর শিক্ষা দেওয়া সত্য, আমাদের নবীর শিক্ষা দেওয়া যদি সত্য হয়, আমাদের সাক্ষী দেওয়া সত্য, আমাদের সাক্ষী দেওয়া যদি সত্য হয়, নূহ পয়গম্বরের দাবি সত্য, নূহ পয়গম্বরের দাবি যদি সত্য হয়, বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। You know your Quran is truth, and Prophet Muhammad sallallahu alaihi wasallam, he is a truth prophet, and he brings this message to us, and he teaches us, if his teaching is truth, and his prophet is the truth, and your words also truth, through your word by the Prophet Muhammad sallallahu alaihi wasallam, through his teaching, we knew that everything is okay, because Allah subhanahu wa ta'ala, by Prophet Muhammad sallallahu alaihi wasallam, explained the case of Nuh alayhi sallam in details in the Holy Quran. You see, if the Quran is the truth, Prophet Muhammad is truth, then Nuh alayhi sallam will be his, inshallah, whatever he have the argument with his ummah, it is also truth, because we read the Quran, and we have found belief in the words, your words, and Prophet Muhammad sallallahu alayhi sallam, then you are sure 100%, that whatever you tell us by Prophet Muhammad sallallahu alaihi wasallam, by the revelation of the Quran, everything is truth. This is those are disbelievers, whatever they say, they are lying, because they are questioned and not valid. এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হাশরের মাঠে হযরত নূহ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষীটা দিবে, সেই সাক্ষীটা যে মিথ্যা নয়, সাক্ষীটা যে সত্য, এই সাক্ষীর সফাই সাক্ষী হবেন হাশরের মাঠে, আর কোন নবী নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আল্লাহ নূহ আলাইহিস সালামের পক্ষে উম্মতে মুহাম্মদকে সাক্ষী বানাইয়া সমস্ত হাশরের মাঠে সকল নবীর উম্মতের উপর উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব প্রকাশ করবেন, আর এই উম্মতের সাক্ষীর বিরুদ্ধে যখন অনাস্থা আসবে, তখন তার অনাস্থা ক্যান্সেল করতে গিয়া এই সাক্ষীর পক্ষে সফাই সাক্ষী দিতে গিয়া আর কোন নবীকে সফাই সাক্ষীর জন্য হাশরের মাঠে মনোনীত না করে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফাই সাক্ষীর জন্য মনোনীত করে আল্লাহ হাশরের মাঠে প্রমাণ করবেন যে সকল নবীর উম্মতের উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ। Then Rasulullah sallallahu alayhi wa sallam, after giving that statement by this ummah, Allah subhanahu wa ta'ala asked the Prophet Muhammad sallallahu alayhi wa sallam, and he was proving that whatever saying my ummah is a truth, because they're getting everything by my message, by the words of Allah subhanahu wa ta'ala. Through these two things, Allah subhanahu wa ta'ala proving the best of this ummah of Muhammadur Rasulullah, their position and dignity in the eyes of Allah subhanahu wa ta'ala. And same way, Prophet Muhammad sallallahu alayhi wa sallam, if they have any question, there is no any acceptance from any prophet. Allah never chose any prophet to become witness on this ummah of Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Again, Prophet Muhammad sallallahu alayhi wa sallam, he will be the witness of the witness of Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam, ummah of Rasulullah sallallahu alayhi wa sallam. This way, Allah proving the highest position for Prophet Muhammad sallallahu alaihi wasallam among all other anbiya alayhi salatu wasalam, among higher position of the ummah of Muhammadur Rasulullah sallallahu among all other ummah. This is the hikmah behind about this case and issue and evidence and dalil. This is Allah subhanahu wa ta'ala in taking the witnesses to show the dignity and honor for ummah of Muhammadur Rasulullah sallallahu and Prophet Muhammad sallallahu among all other prophet alayhi wasalam. এইভাবে আল্লাহ হাশরের মাঠে প্রমাণ করে দেবেন যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। This is Allah subhanahu wa ta'ala will prove this is the best ummah and this is the best prophet Muhammad sallallahu alayhi wa sallam. Through this case everything become clear in front of the whole mankind in the day of judgment. এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম, অর্থাৎ আমি সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আমার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। This is the hadith Rasulullah sallam say, I am the best prophet among all other prophet alayhi mustafa sallam and my ummah they are the best ummah among the all previous ummah. অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই জন্যই হাসরের বিচারের পর যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেহেশতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল বেহেশতে প্রবেশ করতে পারবেন না, আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে জান্নাতে যেতে দেওয়া হবে না। Another hadith Rasulullah sallallahu alaihi wasallam say, before me no prophet allowed to enter the paradise. Similar way, among the ummah, no any ummah allowed to enter the paradise before my ummah. এই আলোচনার দ্বারা পরিষ্কার হয়ে গেল যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এবার আমরা বোঝার চেষ্টা করব এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে কেন দান করলেন। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎবাসীর সামনে নূহ নবীর পক্ষে আমাদেরকে সাক্ষী বানাইয়া এত বড় মর্যাদা আল্লাহ আমাদেরকে কেন দিবেন? একটা ডিউটি পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডিউটিটা দুনিয়াতে আমাদেরকে প্রদান করেছেন। দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা একটা ডিউটি পালন করবে, এই ডিউটির কারণে আল্লাহ এই নবীর উম্মতকে দুনিয়াতেও শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছেন, হাসরের মাঠেও এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দান করবেন। Then explaining going to the main topic, why Allah subhanahu wa ta'ala made this ummah best ummah. There is some duty is there. Because of their performance of the duty, Allah give them this position. This way Allah subhanahu wa ta'ala give us important duty after Prophet Muhammad sallallahu alayhi wa sallam. If we fulfill our duty and responsibility, because of fulfilling the duty and performing the responsibility, Allah give us this honor and dignity. This way Allah subhanahu wa ta'ala made us among this in this world best ummah. In the day of judgment also Allah probing this issue among all other human beings. Duniyar jibone যে ডিউটিটা পালন করার কারণে আমরা দুনিয়াতে এবং আখেরাতেও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, সেই ডিউটিটা বুঝার জন্য আমাদের সকলের মনে রাখা দরকার, স্মরণ থাকা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কম পক্ষে 1,24,000 পয়গাম্বর নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন কোন ডিউটি পালন করার জন্য? একটি মাত্র ডিউটি, সেটা হলো আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছে দিয়ে, আল্লাহর কথাগুলি মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য। আল্লাহর পথে ডাকার নাম দাওয়াত এবং আল্লাহর কথা পৌঁছে দেওয়ার নাম তবলিগ। এই দাওয়াত ও তবলিগের কাজ করার জন্য আল্লাহ সমস্ত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন। What was the duty of all Anbiya alayhi salatu wa salam for which Allah gave us the honor and dignity and made us the best ummah? He going to explain it in short. He said all other Anbiya alayhi salatu wa salam came in this world from Adam alayhi salatu wa salam until Prophet Muhammad sallallahu alayhi wa sallam. According to some narration, 124,000 Anbiya came to this world to guide the human beings, convey the message of Allah. And this is the calling people towards Allah, it is the called da'wah. And reaching to each and everyone, conveying this message to each and everyone, this is called tabligh. And this true duty was for all Anbiya alayhi wa sallam, da'wah and tabligh. The calling people towards Allah and when they accept the message, this is their duty to convey to others. For these two things, Allah subhanahu wa ta'ala sent 124,000 Anbiya alayhi wa salatu wa salam, and final message came by Prophet Muhammad sallallahu alayhi wa sallam. For this duty, Allah give us this dignity and honor. This is our duty. If we fulfill this duty proper way, then Allah give us the honor and dignity in this world and hereafter. এই দাওয়াত ও তবলিগের কাজ করার জন্য আল্লাহ সমস্ত নবী রসুলগণকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই ডিউটি সম্পর্কে আল্লাহ আমাদের নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে, পরওয়ারদিগারের পক্ষ থেকে যে সমস্ত কথাবার্তা পাঠানো হয়েছে সবগুলি কথা আমার বান্দাদের কাছে পৌঁছে দিন, তবলিগ করে দিন। আল্লাহর একটা কথাও যদি আল্লাহর বান্দাদের কাছে তবলিগ করার বাকি থাকে, তাহলে রাসূল হিসাবে দুনিয়াতে পাঠিয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন হবে না। Allah mentioning in this ayat, O Prophet Muhammad sallallahu alayhi wa sallam, you have to convey the message, each and everything in detail to your ummah. Whatever given by Allah subhanahu wa ta'ala, whatever coming to Allah subhanahu wa ta'ala, to Prophet Muhammad sallallahu alayhi wa sallam with the revelation, we have to convey this message, each and everything in detail to your ummah. You are missing one single thing among all other issues, then you will not fulfill your duty. He say, this is a mandatory for you. You have to complete your duty, perform your duty, conveying the message each and everything in detail to your ummah. কাজেই একথা পরিষ্কার হয়ে গেল যে দাওয়াত ও তবলিগ যেমন ভাবে সমস্ত নবী রাসূলগণের দায়িত্ব ছিল, ঠিক একই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুনিয়াতে পাঠিয়েছেন দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করার জন্য। তাই দাওয়াত ও তবলিগ, তবলিগের আল্লাহর একটা কথাও তবলিগ না করা হলে আল্লাহ রাসূলকে বলেন আপনার রেসালতের দায়িত্ব পালন হবে না। সুতরাং এই আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু আগেই বুঝেছি ইনি শেষ নবী, কাজেই এই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই দাওয়াত ও তবলিগের দায়িত্বটা পালন করবে কে? Through this trust, all Anbiya alayhi salatu wasalam, they came to this world to perform these two duties, da'wah and tabligh. And same thing was for our Prophet Muhammad sallallahu alayhi wa sallam, da'wah, calling people towards Allah and conveying the message to each and every individual. For performing these two duties, Allah sent all Anbiya alayhi salatu wasalam, and same duty was for Prophet Muhammad sallallahu alayhi wa sallam. And after Prophet Muhammad sallallahu alaihi wasallam, this is our duty today. Because until Qiyamah, no more Prophet will come. If we fulfill our duty, perform our duty proper way, then Allah give us the honor and dignity. This is our duty today. আমি আশা করি আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে অতীতকালে পৃথিবীতে দাওয়াত ও তবলিগের কাজ নবী রাসূলগণ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ দাওয়াত ও তবলিগের কাজের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু যেহেতু আল্লাহ তাকে শেষ নবী বানাইছেন, ইনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আর কিয়ামত পর্যন্ত কাউকে কোনো নবী বানানো হবে না। সুতরাং মুহাম্মাদুর রাসূলের বিদায়ের পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর মধ্যে এই দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালনের জন্য কাউকে নবী বানানো হবে না। এই দায়িত্বটা একমাত্র মুহাম্মাদুর রাসূলের উম্মতকেই পালন করতে হবে। এই জন্য এই উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। They understood that all Anbiya alayhi salatu wasalam came to this world for fulfilling these two duties, da'wah and tabligh. And same duty was for Prophet Muhammad sallallahu alayhi wa sallam. And this thing was very clear in front of us. After Prophet Muhammad sallallahu alayhi wa sallam, no more Prophet will come. Then how convey this message, how to fulfill that duty, and who can fulfill this mission or complete this mission until Qiyamah? This was the duty of Ummah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. It is also very clear by the bayan and talk, this is the duty of Ummah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam today, which was the duty of Anbiya alayhi salatu wa sallam in the previous time. Amader Nabir Purvokale দুনিয়াতে দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করতেন শুধুমাত্র নবী রাসূলগণ। কোন নবীর উম্মত দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করতে পারেনি। এই জন্য নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছুদিনের মধ্যেই উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহ আবার নতুন ভাবে বেশ কয়েকজন নবী একসাথে পাঠিয়ে দিতেন, আবার নবী বিদায় হওয়ার সাথে সাথে উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, আবার দাওয়াত ও তবলীগের জন্য আল্লাহ অনেক নবী পাঠিয়ে দিতেন। এইভাবে আগের আমলে শুধু নবী রাসূলগণই দাওয়াত ও তবলীগের দায়িত্ব পালন করেছেন, কোন নবীর উম্মত দাওয়াত ও তবলীগের দায়িত্ব পালন করেনি। আমাদের নবীর পরে যেহেতু আর কোন নবী নাই, তাই এই নবীগণের দায়িত্বটা এই উম্মতকেই পালন করতে হবে। এই কারণে দাওয়াত ও তবলীগের কাজকে নবীওয়ালা কাজ বলা হয়। এক কথায় এই দাওয়াত ও তবলীগ নামের নবীওয়ালা কাজের কারণে আল্লাহ এই নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছেন। And purpose of Prophet Muhammad sallallahu alayhi wa sallam also was the same. But after Prophet Muhammad sallallahu alayhi wa sallam, no more Prophet will come. So who can perform this duty? Allah give us this opportunity as the Ummah of Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam to fulfill the duty. And all other previous Ummah, they never ever perform this duty. This way, after passing the Prophet Muhammad, Prophet, at that time, people are misleading. They go into wrong direction. This way there is a need. Well, need that Allah send another prophet. Sometime at a time, Allah send few prophets together. They are working together how to guide the human being, how to give them right direction. But after Prophet Muhammad sallallahu alaihi wasallam, Allah stopped the chain of Anbiya. No more prophet will come. But who can fulfill this duty? There is a need for the human being to get the guideline, for the guide to the right path. This way Allah gives this duty for this ummah, which was the duty of Anbiya alayhim salatu wasalam. এখানে আনুষঙ্গিক ভাবে একটা প্রশ্নের জবাবও আমাদের বুঝে নেওয়া দরকার। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নাবিয়িন বলেছেন। এই খাতামান নাবিয়িনের মর্মটাই আমি আগে বলেছি, যে নবীর পরে আর কোন নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবী ও শ্রেষ্ঠ নবীও। তাই খাতামান নাবিয়িনের মর্মই হল আমাদের নবী শেষ নবী ও শ্রেষ্ঠ নবীও। সুতরাং সূরা আহজাবের 40 নম্বর আয়াতের দ্বারা যেহেতু একথা পরিষ্কার হয়ে গেল, আমাদের নবী শেষ নবী, এরপরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। তবে কেন সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের আগে হযরত ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন। It's very clear by the ayat of Surah Al-Ahzab, ayat number 40. Allah mentioning in that ayat, Khatamul Nabiyyin, seal of the Prophet. Our Prophet Muhammad Sallam, he is the seal of the Prophet. That means, after Prophet Muhammad Sallam, no more Prophet will come. It's very clear. Then Allah subhanahu wa ta'ala, why Allah sending again? Isa alayhi salatu wasalam is the one Prophet. He will come again, reveal again before Qiyamah. What is the need is there? Because it's been very clear by the ayat of the Quran in Surah Al-Ahzab, that no more Prophet will come after Prophet Muhammad sallallahu alayhi wa sallam. But it is also clear by the Quran and Hadith, before Qiyamah, Isa alayhi salatu wasalam will come again. What is the need of coming Isa alayhi salatu wasalam? He trying to explain. Tirmidhi Shalifir, এক হাদিসে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। অর্থাৎ আমার পরে কিয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি নবী হওয়ার দাবি করবে সেই হবে মিথ্যাবাদী দাজ্জাল, কারণ আল্লাহ আমাকে খাতামুন নাবিয়্যিন বানাইছেন। খাতামুন নাবিয়্যিন কথার অর্থই হলো যার পরে আর কোনো নবী নাই। And Rasulullah is mentioning another hadith, after me, before Qiyamah, lot of people come. They will proclaim about themselves they are the prophet, but they are the liar. No more prophet will come after me. I am the final prophet. Final message came to me. This way there are some people will come, they will say that I am the prophet, but they are the liar. It is very clear by this hadith of Rasulullah sallallahu alayhi wa sallam. Khatamun nabiyyinir অর্থ যে যার পরে আর কোন নবী নাই। এই নবী নাই কথাটার দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা ব্যাখ্যা হলো যার পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না। আরেকটা ব্যাখ্যা হলো যার পরে আর কেউ নবী হবে না। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে লা নাবিয়্যা বাদি, অর্থ যে আমার পরে কোন নবী নাই। এর অর্থ যদি বলা হয় যে আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবেন না, সেই ব্যাখ্যা শুদ্ধ নয়, সেই ব্যাখ্যা ভুল। কারণ সহিহ বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহর রাসূল বলেছেন ঈসা নবী কিয়ামতের আগে আবারও আসবেন। সুতরাং আমার পরে কোন নবী নাই কথার অর্থ কোন নবী আসবেন না নয়। সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে লা নুবুওয়াতা বাদি, আমার পরে কোন নবী নাই কথার ব্যাখ্যা হলো আমার পরে আর কোন নবী আসবেন না নয়, আমার পরে আর কেউ নবী হবে না। This is there our prophet Muhammad is a seal of the prophet. There are two meaning can be for this hadith. One is no more prophet will come after prophet Muhammad sallam, or nobody can appoint as a prophet after prophet Muhammad sallallahu alaihi wasallam. If you want to say this way, no more prophet will come after prophet Muhammad sallam, so Isa will come. The contradiction is there, but nobody will appoint as a Nabi and prophet alayhi sallallahu alayhi sallam after prophet Muhammad sallallahu alayhi wasallam. This way there is another hadith also, la nabuwata ba'di, there is no prophethood after prophet Muhammad sallallahu alayhi wasallam. There are so many hadith in Muslim Sharif and other book of hadith also. তারপরে প্রশ্ন বাকি থাকে যে লা নাবিয়া বাদি, অর্থ যদি আর কোন নবী আসবেন না না হয়, আর কেউ নবী হবে না হয়, তারপরে প্রশ্ন বাকি থাকে যে ঈসা আলাইহিসসালাম কিয়ামতের আগে আসবেন কেন, যেহেতু আমাদের নবীর পরে আর কোন নবীর দরকার দুনিয়ার জন্য বাকি নাই, দুনিয়াবাসী আর কোন নবীর নবুয়তের মুখাপেক্ষী নয়, আমাদের নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াবাসীর জন্য যথেষ্ট। এই যদি হয় খতমে নবুয়তের অর্থ, তাহলে ঈসা নবী আবার কিয়ামতের আগে দুনিয়াতে আসার দরকারটা কি? Again question arrived, why Isa alayhi sallallahu alayhi sallam will come again? There is no need to any prophet can come as a prophet, or there is no need to appoint anyone as a prophet of Allah subhanahu wa ta'ala. But still Isa alayhi sallallahu alayhi sallam will come, they mentioned in the hadith. So what is the need of coming to Isa alayhi sallallahu alayhi sallam into this world? There is a question that arrived, this way we have to clarify this issue. এর কারণ উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। স্মরণ করো তোমরা সেদিনের ঘটনা যেদিন একদল সর্দারেরা হযরত ঈসা আলাইহিস সালাম একা একা একটা ঘরের ভিতরে ছিলেন, সেই ঘরের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য একদল সর্দারেরা প্রবেশ করেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন হে ঈসা, এই সমস্ত সর্দারদের হামলার থেকে তোমাকে হেফাজত করার জন্য তোমাকে আমি এক্ষুনি সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে নিচ্ছি, এখন তোমার মরণ বাকি রইল, এই মরণের কষ্ট সমাধা করাবার জন্য ভবিষ্যতে তোমাকে পৃথিবীতে বাড়াবো। There is a clear evidence in the Holy Quran. Allah mentioning about face of Isa alayhi salatu wasalam. This thing happening at that time. There are some people get together to kill Isa alayhi salatu wasalam. They were the leader of that nation at that time. They are the zalim oppressor. They try to kill Isa alayhi salatu wasalam. And this time Allah revealed. Allah subhanahu wa ta'ala sent the wahi to Isa alayhi salatu wasalam. Oh Isa, don't worry about your situation. I will protect you. I will take you right now to Masjid. He shall place the sky, and time will come. I send you again to this world for your death. This way there is a one condition remained. The death never touched to Isa alayhi salatu wasalam. He is taken by Allah subhanahu wa ta'ala to the sky. This way Allah fulfill his promise. Whatever Allah mentioning in this ayat, inni mutawafika ilayka wa rafiuka ilayka mutahhiruka min alladhina kafaru. About this issue Allah mentioning in the Holy Quran, that Allah taken Isa alayhi salatu wasalam to save him from the zulm of the leader of this nation at that time. Then he is right now preserved in the sky. He will come again to fulfill the next appointment. He will die in this world as a human being. কাজী আল্লাহ এই প্রশ্নের জবাব পরিষ্কার করে দিলেন যে দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার বাকি নাই, ঈসা আলাইহিস সালাম দুনিয়াবাসীর জন্য নবীর দরকার বাকি আছে, এই জন্য আসবেন না, বরং দুনিয়াতে তার নিজের একটা দরকার বাকি আছে, ওইটা পুরা করার জন্য আসবেন। Mentioning this issue, we can understand this way. Nabi, Prophet Isa is not coming to fulfill the need of this Ummah. though they are fulfilling the need of this ummah, will be the leader, alhamdulillah, a lot of benefit will come through his coming. But there is another need for himself, because dying as a human being is a need of a human life. This Allah sending him again to this world, they can fulfill the condition of the human being, he will die from this world, this is he have to come to this world again. এই জন্য যে হাদিসে রাসুল বলেছেন কিয়ামতের আগে আবার ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসবেন, সেই হাদিসেই রাসুল বলে দিয়েছেন তখন তার নবুয়ত চলবে না, আমার নবুয়ত চলবে। ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসলে পরে তার শরীয়তের উপর আমল করা তার জন্য জায়েজ হবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তের উপর আমল করবেন। And this thing also clear by Prophet Muhammad sallallahu alaihi wasallam, he said, when the Isa has come to this world, he never come as a prophet. When he come to this world, he have to follow the my rules. He will be the under my commandment. He will follow the rules and regulations of Ummah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Whatever the time he spent in this world, he spent as a Ummah Muhammad Rasulullah, not as a prophet. He cannot follow the his direction which was in his time as a prophet of Allah, but he will follow the rule and regulation of Prophet Muhammad sallallahu alaihi wasallam and live life as a Ummah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম আবার যখন দুনিয়াতে আসবেন তখন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আসবেন। When he come to this world, he considered as a Ummah of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, not as a prophet. তারপর ওই দিকের ঘটনা, সর্দারেরা যখন ঈসা আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকলো তাকে হত্যা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে মরণ বাঁচি রেখেই সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে নিলেন। আর ওই সর্দারদের মধ্যে যেই সর্দার সর্বপ্রথম ঘরে প্রবেশ করেছিল তার চেহারাটাকে হুবহু হযরত ঈসা আলাইহিসসালামের চেহারার মতো করে দিলেন। There is a very interesting story in the Allah mentioned in the Holy Quran. When the people, leader of the nation, get together to kill Isa alayhi salatu wasalam, when they attack the Isa alayhi salatu wasalam inside the house, Allah taking him to the sky, he is saved by the power of Allah. But among them, who was the first man entering the house, Allah changed his shape, look like the Isa alayhi salatu wasalam. He come to the track right now in problem. তখনকার মজার ঘটনা এই হইল যে তার পিছে পিছে যে সমস্ত সর্দারেরা হাতিয়ার নিয়ে ঢুকলো ঈসাকে হত্যা করার জন্য, ঈসাকে তো পাইল না, ঈসার সুরতে তাদের বড় নেতাকে পাইল। নেতাকে পাইয়া এই নেতাকেই ঈসা মনে করে তারা ইচ্ছা মতো তাদের নেতাকেই হত্যা করলো। Then he said, they are changed only totally. They tried to kill Isa alayhi salatu wasalam, but Allah saved Isa alayhi salatu wasalam. Among this leader who entered the first in the house, Allah changed his face, look like the Isa. Then they found this is the Isa. Isa not there. Then whatever they want to do, they did everything with that person who is entered the house. Allah changed the face like Isa alayhi salatu wasalam. Then they spread the message all over the world. Oh, we killed the Isa. Everything is finished. He died to forgive our sins. May Allah forgive all of us and give us the right guidance. তাই অবস্থার বিবরণ দিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। শত্রুরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, শত্রুরা হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারেনি। হত্যা করার গুজবটা যেমন মিথ্যা, শুলিতে চড়াবার গুজবটাও মিথ্যা। তার মরণেই বাকি রয়েছে, যেটা সমাধা করার জন্য ভবিষ্যতে দুনিয়াতে আসবে। Allah mentioning in the Holy Quran, everybody will know the Quran is truth. Allah mentioned the two words is there, وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ. They never killed Isa alayhi salatu wasalam. They never crucified to Isa alayhi salatu wasalam. Whatever they're spreading in their message, in their book with the name of Injil and this and that, it is not truth. Because Allah mentioning in the Holy Quran, Quran is the truth. There is no any doubt with it in the Quran. It's Allah mentioning, they never killed Isa alayhi salatu wasalam. They never crucified Isa alayhi salatu wasalam. But Allah subhanahu wa ta'ala taking him to save Isa alayhi salatu wasalam, he'll come back again. এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই। যেহেতু আমাদের নবী শেষ নবী, এই নবীর পরে আর কেউ নবী হবে না। এবার বলুন, আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, আর কোন নবী আসবেন না, না আর কেউ নবী হবে না? আর কোন নবী আসবেন না, না হবে না? কারণ একজন নবী আসবেন, নবুয়তের দরকার বাকি এজন্য, না দুনিয়াতে তার নিজের দরকার বাকি সেজন্য। সুতরাং এই কারণে ওনার আগমনের দ্বারাও আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বজায় থাকে, মুঠেও ক্ষুণ্ণ হয় না। We are asking the two questions. One question, you have to clarify this and understood properly. The one thing, no more prophet will come, this is the one thing. Second issue, nobody appointed as a prophet. Two things, difference is issue. Then they are asking the question, what you understood? That this is the no more prophet will come, it is okay? Or nobody appointed as a prophet? Which one? Nobody will come as a prophet. There is no appointment for the prophet. But Nabi will come, prophet will come, Isa alayhi salatu wasalam. But he will come not as a prophet. He will come as a Ummah of Muhammadur Rasulullah. And he also come not for the other needs. He came from his own need. He have to die as a human being. This is the place of dying only the dunya. This is Allah sent him to come this world and he will die as a normal human being. This is for his need. He are coming back again. But there is a lot of other benefit for us, no doubt about এক কথায় আমাদের নবীর পরে যেহেতু আর কেউ নবী হবে না, সুতরাং আমাদের নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত এই দাওয়াত ও তবলিগের কাজ এই নবীর উম্মতকেই পালন করতে হবে, যে কারণে আল্লাহ এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। He is repeating again, right now, understood very clearly, because Allah never sending any more prophet after Prophet Muhammad sallallahu alayhi wa sallam. But this mission will continue until Qiyamah. Who will fulfill that duty? This Allah appointed us as the Ummah of Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam to fulfill the duty of Anbiya alayhi wa sallam, especially the duty of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. This is our duty. We have to understood very clearly. This is the duty of Anbiya. Today, this duty on our shoulder, we have to be ready to fulfill our duty as the Ummah of Muhammad Rasulullah. তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে বলেন, ফাল ইউবাল্লিগিস শাহিদু মিনকুমুল গায়িব, অর্থাৎ আমি যাদেরকে পাইলাম তাদের কাছে তবলিগ আমি করলাম, আর যাদেরকে আমি পাইলাম না তাদের কাছে তবলিগ করার দায়িত্ব তোমরা আমার উম্মতেরা যারা তোমাদের হাতে অর্পণ করলাম। They say in the speech of Rasulullah sallallahu alaihi wasallam, is a long speech in his whole life. In the day of Arafah, everything details discussed Rasulullah some guideline for the whole Ummah until Qiyamah. And this bayan, and this speech Rasulullah mentioned in one single sentence, فَلْيُبَلِّغِ الشَّاهِدُمِنْكُمُ الْغَائِبِ. Those who are present today, this is your duty, you have to convey this message to others until Qiyamah. Those who are not present today, about the place, about the time until Qiyamah. This is Rasulullah emphasizing this issue. This is called tabligh, conveying the message, reaching to the convey to each and every individual. This is the duty today for us. This is Allah mentioning in the day of Arafah. We have to try our best to understand and fulfill our duty. আমি আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা লাভ করার একমাত্র কারণ দাওয়াত ও তবলিগ। সুতরাং এই দাওয়াত ও তবলিগ উম্মতের প্রতিটি ব্যক্তিকেই করতে হবে, না কাকে করতে হবে এই ব্যাপারটাও আমাদের বোঝার মতো ব্যাপার। We understood the one thing very clearly. This is the only means or media or reason to be a best ummah. Because we are fulfilling the duty of Anbiya alayhi salatu wasalam. How we can fulfill our duty? We have to understand the method. It's for each and every individual, or there is some other way to fulfill the duty, to convey this message to each and every individual, to try and explain this issue. আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য এক আয়াতে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। হে মুমিন মুসলমানগণ, তোমাদের সকলের মধ্য থেকে একটা দল ইসলামী শিক্ষা দীক্ষা হাসিল করার জন্য বের হয়ে যাও। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন একরাম লিখেছেন, ইসলামের উচ্চতর শিক্ষা হাসিল করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ নয়, তবে যে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এলেম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ, এটা ইসলামের উচ্চতর শিক্ষা নয়, এটা ইসলামের প্রাথমিক শিক্ষা। ইসলামের প্রাথমিক শিক্ষা অর্থাৎ কলেমা কালাম, উযু গোসল, নামাজ রোজা, পাক না পাক, হালাল হারাম, যেগুলি না শিখলে মুসলমানের মতো জীবন যাপন করা যায় না, এইগুলি শিক্ষা গ্রহণ করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কিন্তু ৩০ পারা কোরআনের তফসির শিক্ষা করা, লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা শিক্ষা করা, কোটি কোটি ফতোয়া ফরাইজের মাসআলা মাসাইল শিক্ষা করা, যেমন ভাবে সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ নয়, একদল শিক্ষা করলেই সমাজের দায়িত্ব আদায় হয়ে যায়। ঠিক তেমনিভাবে দুনিয়াবাসীকে নবীওয়ালা কাজ দাওয়াত ও তবলীগের দায়িত্ব সমস্ত নারী পুরুষকে সম্মিলিতভাবে পালন করা ফরজ নয়। একটা দল পালন করলেই এই গোটা উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মতের মর্যাদা লাভ করতে পারে। Giving an example, there is an ayat in Surah Tawbah about the seeking the knowledge, gaining the knowledge of Allah subhanahu wa ta'ala, learning the Quran, Hadith, Allah mentioning that ayat, فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْ طَائِفَةٍ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ. Among this ummah, there should be one group, special group, because there are two levels of knowledge is there. One is a basic knowledge, fundamental knowledge, which is for us, for each and every individual. And there is a higher kind of knowledge, to be a mufti, muhaddith, mufassir, learning the thousand of thousand hadith, explanation of the Quran in details, and masail and fatawa, higher education. There will be some limited people, they can get degree and higher education, they can fulfill the need of the whole ummah. But basic knowledge is the first for each and every individual. This is the basic knowledge we have to learn, like Allah subhanahu wa ta'ala mentioned by Prophet, طلب العلم فريضه على كل مسلم. This is the basic knowledge for us, for each and every individual. But higher knowledge, this is the limited people can be achieve it, and they can fulfill the duty behalf of the whole ummah. Similar way, for the learning the iman, for the basic iman, is the first with each and every individual. But higher kind of, this is the duty to convey this message to each and every individual. If there's some special group of the people to fulfill the duty, but condition is very clear, we have to convey this message to each and every individual, the whole ummah. Until unless there remain one single individual, we cannot fulfill our duty. But if there's some special group, they are, by their effort, if they fulfill the duty, rest of the ummah, they will be saved, Allah will forgive them. But the basic iman and basic knowledge is the first for everybody. এজন্যই দাওয়াত ও তবলীগ সম্পর্কে আল্লাহ পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থাৎ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমাদের মধ্যে একটা দল এমন থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে সৎ কাজে বাধা দিবে। অর্থাৎ দাওয়াত ও তবলীগের কাজটা চালু রাখার জন্য এই উম্মতের একটা দল থাকতে হবে। This is the need for the summa. There should be group of the people always. They are very active. They have to try their best how to fulfill their duty as the ummah of Muhammad Rasulullah s.a.w. among the ummah. This way, this is the duty for the whole ummah. They have to prepare some group of the people who can fulfill their duty behalf of the rest of the ummah. This way, it is the fault on the ummah. They have to prepare the group of the people. They can fulfill their duty. If they are mashallah active on this issue, the rest of them, they will be saved. This way, it is important for us, always, 24 hours, and beginning to end, there should be some group of the people, they are very active to fulfill their duty as the Ummah of Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Ebar apnara bolun, bortoman duniyar uttor meru theke dakshin meru porjonto, বাংলাদেশ থেকে সুদূর আমেরিকা পর্যন্ত এক কথায় সারা পৃথিবীর আনাচে কানাচে এক এই উম্মতের একটা দল দাওয়াত ও তবলীগের দায়িত্ব পালন করতেছে কিনা। He asking the question, today we can chat, see from the north to south and east to west, among this ummah, there is some group of the people that are fulfilling their duty as the ummah of Muhammad Rasulullah sallallahu alaihi wasallam or not. We have to check this thing. If it's mashallah fulfilling the duty is okay, if there is anything remain, any shortness, then we have to fulfill that part. আল্লাহ যেভাবে কোরআনে বলেছিলেন তোমাদের মধ্যে দাওয়াত ও তবলীগের জন্য একটা দল থাকা দরকার, আমরা সুস্পষ্ট ভাবে কোরআনের সেই নির্দেশ মতে দেখতে পাই সারা বিশ্বের আনাচে কানাচে দাওয়াত ও তবলীগের দায়িত্ব পালন করার জন্য একটা দল কাজ করে যাচ্ছে। We say we saw, we observe Masala all over the world. Today, Alhamdulillah, Umma, they try in their best to fulfill their duty to convey this message to each and every individual. There's some active group of the people, they try in their best to fulfill their duty. Prashna jagte pare, বর্তমান দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে একটা দল দাওয়াত ও তবলিগের কাজ করে যাচ্ছে, এই দলটা চালু করেছিলেন হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির আগে এই দলটা পৃথিবীতে ছিল না। সুতরাং এই দলটাই যদি সেই তবলিগি দল হইয়া থাকে, তাহলে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির আগে কোন তবলিগ দুনিয়াতে চালু ছিল? There is another question will come. Sometimes normal people, they understood that this work of Dawah started from Isa alayhi salatu Ilyas rahmatullah alayhi. There is sometimes people asking the question, what kind of activities was before Ilyas rahmatullah alayhi? This is the duty of this ummah. This should be remain in this ummah. Always some group of the people to fulfill the duty of the ummah Muhammadur Rasul, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. এই প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আরেকটা প্রশ্নের জবাব বোঝা দরকার। সেটা হল, বর্তমান দুনিয়াতে যে ইসলামী শিক্ষা চালু আছে, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে মাদ্রাসার শিক্ষাকালীন সময়টাকে কয়েক ঘন্টায় বিভক্ত করা হয়, এক এক ঘন্টায় এক এক সাবজেক্টের শিক্ষা দেওয়া হয়, এক এক সাবজেক্ট এক এক উস্তাদ শিক্ষা দেন, এই সিস্টেমটাও বর্তমান দুনিয়াতে মাত্র কয়েক শতাব্দী যাবৎ চালু হয়েছে। এর আগে দুনিয়াতে এই ঘর বানাইয়া নির্ধারিত শিক্ষক রাখিয়া নির্ধারিত পিরিয়ড করিয়া এক এক পিরিয়ডে এক এক শিক্ষক এক এক সাবজেক্টের উপর ছাত্রদেরকে পড়াইবেন, এই সিস্টেমটা কয়েক শতাব্দী পূর্বে দুনিয়ার কোথাও চালু ছিল না। তখন শিক্ষার ব্যাপারে তো সেই প্রশ্ন লাগবে যে এর আগে দুনিয়াতে ইসলামী শিক্ষা কিভাবে চালু ছিল। ওই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নের সেই জবাব। You see, there's a lot of questions are coming. Like today, we see some, mashallah, organized way, some institute, some madrasa, some university are going on for the Islamic education. But few hundred years back, if you see, there is no exactly this system are existing. There was a little bit difference, method was over there. Maybe one muhaddis is teaching in the one place, one Mufassir is teaching the one place. It was a different group and different way they are learning the Hadith and Quran and Tafsir. But finally, these things are coming, they organize properly, few teachers get together, they mashallah divided their time in different period, they are teaching some of them Fiqh, Tafsir, Hadith, they organize everything proper way. Before this organized things, there was some other method are existing. Similar way, about the Dawah, after Ilyas rahmatullah alayhi, they try to awake all the ummah, everybody can get ready, because there is a lot of weaknesses is there, lot of people die without iman. This will today become more important duty. Everybody have tried to fulfill that duty as Ummah Muhammad Rasulullah. Before that time, there was also some specific people. They are trying their best. Because of their effort, these are existing, this work until now. Because of their effort, we are Muslim also. Allah give us tawfiq. Because in Sabkundi, we see, we give you some example, some more in Chisti, he came. Because of his effort, 9 million people become Muslim at a time. There was a big guy in that time. উভয় প্রশ্নের সারমর্ম, উভয় প্রশ্নের জবাবের মর্ম এক, অর্থাৎ ইসলামী শিক্ষা এই উম্মতের মধ্যে চালু রাখা যেমন ভাবে উলামায়ে কেরামের উপর ফরজ, ঠিক তেমনি ভাবে দাওয়াত ও তবলিগ এর কাজ চালু রাখাটাও ফরজ। এই শিক্ষা এবং তবলিগ দুটোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু হয়েছিল এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর শুধু পদ্ধতিগত বেশ কম, আগেকার যুগে তখনকার যুগের পরিবেশ পরিস্থিতির উপযোগী ছিল শিক্ষা ব্যবস্থা এবং সেই যুগের অবস্থার উপযোগী ছিল তবলিগের ব্যবস্থা। যুগের পরিবর্তনে ব্যবস্থার পরিবর্তন হয়, মূল কাজের কখনো পরিবর্তন হয় না। মূল কাজ তালিম, মূল কাজ তবলিগ। রসুলের যুগেও ছিল, সর্বযুগেই ছিল, আমাদের যুগেও আছে, কিয়ামত পর্যন্ত আছে। তালিম এবং তবলিগ এই দুইটা হইল মূল কাজ, এটা ফরজ, এটা সর্বযুগেই চালু আছে, সর্বযুগেই থাকবে। অবস্থা ব্যবস্থার প্রেক্ষিতে শুধুমাত্র পদ্ধতিগত পরিবর্তন হয়, এই পদ্ধতিগত পরিবর্তন এইটাও কোরআন হাদিসের দ্বারা সমর্থিত। Clarify one more issue. This is the two basic issues and forums for this ummah. One is the da'wah and tabligh, and another is the ta'lim. We have to know about the Quran in detail, how we can convey the message to others. The ta'lim and tabligh must be together. He says, some ulama, Allah accept them, jazahumullahu khair, Allah give them tawfiq. They try their best to fulfill their duty both ways. But then the different methods are coming in different time and age. Sometimes the method was different, sometimes additional things are coming, based on the circumstances. But both are performing by the ulama. They are the muballigh, they are the muallim. From the time of Rasulullah sallallahu alaihi wasallam until now, some ulama, alhamdulillah, they trying their best. Among today also, behind this da'wah, work started by the ulama. Ilyas, he was the big alim. His son also, Yusuf, he was the alim. By the effort of the ulama, this ta'lim or tabligh, always continuously performing the duty, some group of the people. This thing will continue until Qiyamah. You see, you have to understand, these two things are together, must be, then we can complete our duty as the Ummah of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Tabligh and ta'lim together. নূতন অবস্থা অনুপাতে নূতন ব্যবস্থা গ্রহণের সমর্থনে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অর্থাৎ ধর্মের মূল কাজ চালু করার জন্য অবস্থা অনুপাতে নূতন ব্যবস্থা যারা চালু করবে, ওই ব্যবস্থা মতে ধর্মের মূল কাজটা যত লোকে পালন করবে, সর্বলোকে যে পরিমাণ সওয়াব পাবে, নূতন ব্যবস্থা প্রদানকারী একা পাবে সেই পরিমাণ সওয়াব। You mentioning another hadith, based on the situation and circumstances. Sometimes we have to do something, you change little bit different, but basic issue are same. Additional things are sometimes coming based on the circumstances. This way he is saying there is a hadith Rasulullah is mentioning, there will be some new issue also sometime add to help the basic issue. Man sanna sunnah than hasana. This way like today, for example, make it clear like madrasa is there, musafir khana is there, and that time in the before there was this kind of shape exactly, khanta is there. This way, these are the base of the circumstances, sometimes little bit things are coming, but it is a help in the basic issue. If the intention is good and there is no ignition is sunnah or anything, they will get the same reward, which is by the performing the duty. Whatever they get in the reward, those who are arranging this issue, they will get the same reward. Because of their supporting this method, they are fulfilling their duty easy way. This way in the different issue and different circumstances and different time, something little bit are changing, but basic issue are same, there is no change. Maybe based on the circumstances, some method are little bit different are coming, which is beneficial. বর্তমান দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাজ যে একটা মাত্র দল চালিয়ে যাচ্ছে, এই দল মৌলিকভাবে ছয়টা কথার প্রচার করে যাচ্ছে। এক নম্বর হল কলেমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর এলম জিকির, চার নম্বর একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর সহিনিয়ত, ছয় নম্বর নফর ফি সাবিলিল্লাহ। এই ছয়টা কাজের ছয়টাই রসুলের যুগ থেকে চালু হয়ে আছে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ইলিয়াস রহমতুল্লাহ আলহি চালু করার জন্য যুগ উপযোগী একটা নতুন সিস্টেম করেছেন, মাত্র কাজ নতুন নয়, সিস্টেম নতুন, কাজ পুরাতন। নতুন সিস্টেম যদি কেউ চালু করে যার মাধ্যমে পুরাতন কাজটা সহজে করা যায়, এই ব্যাপারেই রসুল বলেন যে এই নতুন পদ্ধতিটা যে চালু করলো, সে এই পদ্ধতি মতে যত লোকে আমল করলো, সর্বলোকে যে পরিমাণ সওয়াব পাবে, একা পদ্ধতিটা চালু করে ওয়ালা সেই পরিমাণ সওয়াব পাবে। রাসুলের সেই হাদিস মতে হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির চালু করা সিস্টেম মতে যত লক্ষ মানুষ নিজের কলিমা দুরুস্ত করলো, যত লক্ষ মানুষ নিজের নামাজ সংশোধন করলো, যত লক্ষ কোটি মানুষ এলেম ও জিকির হাসিল করলো, যত লক্ষ কোটি মানুষ একরামুল মুসলিমিন হাসিল করলো, যত লক্ষ কোটি মানুষ সহিহ নিয়ত শিখতে পারলো, যত লক্ষ কোটি মানুষ নফর ফি সাবিলিল্লাহর দায়িত্ব পালন করলো, সকলের সম পরিমাণ সওয়াব একা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি পাবে। Then in concluding the talk, he said, Alhamdulillah, today, right now, Alhamdulillah, by the name of work of Dawah and Tabligh, mashallah, all over the world, some effort are, mashallah, moving, going on, mashallah, people are getting the benefit, changing their way of life. This is not a new issue. It is the old issue, basic things are same, but just a performance of something, some method and issue, there are additional group of the people they try, and this method you are using, people can get more benefit. Again, the sixth point is there, sixth-far, kalima, namaz, ilmu, zikir, ikramul muslimin, tafsir, niyat, and kuruchi, sabirillah. These are the mentioning by the Quran, everything clear in details in the Holy Quran. This way he trying to implement the sixth point among the life of the people. This way he trying to, in this method, we have to try our best. But this is a old issue. There is nothing new is there. There is no new innovation. Everything coming. Just the method is little bit additional is there, which is beneficial for the deen. This is all the people today, all over the world, they rectify themselves by the effort. Whatever they are achieving by their own effort, everything all together coming to the book of Ilyas Rahmatullah Alayh. May Allah give us tawfiq. Inshallah, right now, we have to get ready, inshallah, for everybody. আমি শুধু একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কলেমা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি চালু করেছেন না মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছিলেন? নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছেন, ইলম ও যিকির মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছেন, একরামুল মুসলিমিন মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছেন, সহিনিয়তের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ চালু করেছেন, আল্লাহর দিনের দাওয়াত নিয়া বাহির হওয়ার কথা মুহাম্মদ রাসূল চালু করেছেন। ইলিয়াস শুধু ব্যাপকভাবে চালু থাকার জন্য পদ্ধতি দিয়েছেন। সুতরাং আপনারা বলুন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পদ্ধতি মতে মুহাম্মদ রাসূলুল্লাহর চালু করা এই ছয়টা কথা উম্মতের মধ্যে নূতন ভাবে তাজা হচ্ছে কিনা? কাজেই যত উম্মত এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পদ্ধতি মতে এই কাজে অংশগ্রহণ করিয়া যত উম্মতে নিজের ঈমান আমল সংশোধন করবে, সকলে সম্মিলিতভাবে যে পাবে যেই সওয়াব, একা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি পাবেন সেই সওয়াব। আপনারা বলুন, আমাদের বর্তমান মুসলমান সমাজের মধ্যে অনেকের এই কালেমা সহি শুদ্ধ হয় না এমন আছে কিনা? অনেকের এই নামাজ সহি শুদ্ধ হয় না এমন আছে কিনা? অনেকেই যে পরিমাণ এলেম ছাড়া আমি আমল করতে পারবো না এইরকম এলেমেরও অভাব আছে কিনা? এই সমস্ত অভাব সংশোধন করতে হইলে সত্যিকারের মুসলমানের মতো মুসলমান হইতে হইলে আর মুসলমানের মতো জীবন যাপন করতে হইলে বর্তমান দুনিয়াতে এই দাওয়াত ও তবলিগের ছয় উসুল পালন করা ছাড়া সহজ কোন ব্যবস্থা সর্বসাধারণের জন্য নাই। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সহজ ব্যবস্থার মাধ্যমে দাওয়াত ও তবলিগের কাজে অংশগ্রহণ করে আমাদের জিন্দগিকে ইসলামী জিন্দগি রূপে গঠন করে তোলার তৌফিক দান করুন। সবাই বলুন আমি। Closing his talk, he said in short, asking the question like a kalima, salat, ilm al zikir, is there a new issue coming by the Ilyas Rahmatullah or everything coming from Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam? What is your opinion? They coming from Prophet Muhammad from the Quran Hadith. In short, this way, this is a very easy method to rectify ourselves, to renew our iman. This is from the Hadith and Quran. This way we have to try our best. Alhamdulillah, today millions and millions of people, they change in their way of life. This is the easy way. There's a lot of other way, mashallah, for the rectification. Ulama and muhaddisir and mashayikh, they try to, mashallah, fulfill the work of the deen. But this is the easiest one. This is, alhamdulillah, by this effort, we see the more result all over the world. This way, this is the only way for us to, inshallah, achieve the goal and aim, and what is the duty for us as the Ummah Muhammad Rasulullah Sallam. This is everybody make niyyah and intention and go in the path of Allah, spend some time to rectify ourselves, and we have to fulfill our duty as a Muslim. One more question will be in a second. Someone asking the question were Mufti Zahir Abdin Shah. Ekta question asked the prostu asked the Zahir Abdin Shah, ekta se Mufti. Dei dawa ki tabli, ekta farad, wajib, sunnat, nafal, ki eta. Ewa prostu asked question was, this is the tabligh today going on, the sunnah of all followers, what is the status of this masala? Then he said, this is the method to achieve the iman. He said, learning the iman is false, this method also false. Review the iman is the first for everybody. This is the mandatory thing for everybody. He said, this is the necessary for the whole Ummah men and women. May Allah give us tawfiq. We have to try our best right now to make intention. This is the formality our ulama, jazahumullahu khair. They give us at least 4 months, we have to go to in the path of Allah, under the obedience of Amir, and following this mashallah, adawat, ta'lim, khidwa, ibadat, inshallah, summa inshallah, Allah give us tawfiq to fulfill the whole duty, and following the whole deen. So who is ready right now for 4 months, give your name, inshallah. We have